লেখিছি না তোর, লেখিছি না তোর, লেখিছি না তোর। এ আঁখি রকাছ আইনারে, লেখিছি না তোর, লেখিছি না তোর, লেখিছি না তোর, লেখিছি না তোর। তো পাই বড় বহে, তো পাই কইলি গায়, তো পাই ঋতু ফগুণ যৌঠি সেইঠি রহে। তোহস ফুল বরসে লুহরু বুকু তা খসে, তো কথা গীতটে হুয়ে সবুঠি রঙ লগায়। জীবন ফাপারে, জীবন রুদাল ফাপারে, লেখিছি না তোর, লেখিছি না তোর, লেখিছি না তোর, লেখিছি না তোর। তো পাই তারা তোড়িছি, তো পাই মাল গুঁথিছি, তু গোটে ফুল কুমারী ফুলরে দড়ি বাঁধিছি। তোমার লাবণ্যবতী, তোমার চাঁদিনী রাতি, তোমার মিঠা সপন, তোমার সোনা জহ্ন, মো প্রেমর সবু ইলাকারে, লেখিছি না তোর, লেখিছি না তোর, লেখিছি না তোর, লেখিছি না তোর। এ আঁখির কাচ আইনারে, লেখিছি না তোর, লেখিছি না তোর, লেখিছি না তোর।